بسم الله الرحمن الرحيم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. كلا إن كتاب الأبرار لفي عليين وما أدراك ما عليون كتاب مرقوم يشهده المقربون إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون تعرف في وجوههم نضرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون. سورة المطففين أعطونا مرآتكني أعطشنا مرآت برجنتو أكون أبنى درسام لإتلاوت قولم رب العالمين برجنت كلا إن كتاب الأبرار لفي عليين. نشتري نكافل دير عمل نما عليين عاشي وعليين نيخة حدبي وما أدراك ما عليون. عليون كي تنجانون كتاب مرقوم لكتو كتاب يشهده المقربون. يقولي دهن دهن شو نقول مقرب نقول طابطو في الاستاذ استخدمه لكم في كل شيء. إن الأبرار لفي نعيم نكر لجن نعمة مدة حقبي الله كوكوتك بمن نعمة قبي على الأرائك ينظرون সুসজ্জিত খাটে বসে ওরা তাকাতে থাকবে তারিফু ফি উজুহিহিম নাযরাতান নাঈম আপনি তাদের চেহারায় নিয়ামতের সজীবতা দেখতে পাবেন ইয়াসকাউনা মির রাহীকিম মাখতুম মুহরামকিত সুদা তারা পান করবে ختامه مسك তার মিশ্রণ হবে মিশকের কস্তুরি وفي ذلك فليتنافس المتنافسون এই জন্য প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত অর্থাৎ এরকম নিয়ামত লাভ করার জন্য প্রতিযোগিতা করা উচিত আমরা বুঝতে পারছি কথা আচ্ছা যদি আপনাকে বলা হয় ওখানে গেলে রোটারের মাধ্যমে একশো জন উপস্থিত হলে দশ জনকে এক হাজার দেয়া দেওয়া হবে কি বলে আপনারা সবাই যাবেন নাকি আমি মাশাআল্লাহ আরে গেলাম আলহামদুলিল্লাহ হয়তো আরো যেতে পারে কোনো ক্ষতি যদি কিছুই নেই ক্ষতি হলে আমার ঠিক না ওইটা আরেক অধ্যায় কিন্তু সাধারণ একটা কথা বলো যদি বলে ওরা এলাম মহাফেজ আজকে জুম্মার দিনের ফজরের সালাত শেখ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাইহির মসজিদে যারাই এসে সালাত আদায় করবে জুম্মার সালাত অথবা জুম্মার সালাতের ফজরের সালাত জুম্মার সালাত জুম্মার সালাতের জুম্মার দিনের ফজরের সালাত যারা বড় মসজিদে শেখ ইবনে উসাইমিন মসজিদে এসে আদায় করবে যে কোনো বাংলাদেশি অথবা বাংলা ভাষাভাষী তাকে পাঁচশো রিয়াল দেওয়া হবে কি বলে ব্যবস্থা রাত তিনটা হয়ে গেছে মাত্র পাঁচশো রিয়াল ঘুম যাবে ঠিক না ঘুম থাকবে কাছে আছে জান্নাতে গেলে জান্নাতে এই সব নিয়ামত পাওয়ার জন্য আল্লাহ বলছেন তোমাদের কি প্রতিযোগিতা করে করে অগ্রসর হওয়া উচিত আমরা তো বলি আল্লাহর কাছে সত্য কিন্তু বাস্তবে সত্য অনন লাগি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আচ্ছা সামনে আসছে আর ওয়া মিজাজুহু মিন তাসলিম এই যে সুদা আপনি পান করবেন সব পান করবেন এর সংমিশ্রণ হবে মিশ্রণ হবে তাসলিমের তাসলিম কি আইনাইন আইনান ইয়াশরাবু বিহাল মুকাররুন একটি ঝর্ণা যে ঝর্ণা থেকে আল্লাহ নৈকট্য প্রাপ্ত রূপগণ পানি পান করবেন সুবহানাল্লাহ এই হচ্ছে তার অর্থ। এবার আলোচনা আসি। আল্লাহ বলছেন ইন্না কিতাব আল আবরার লাফি ইলিয়্যিন, নেকার লোকদের আমলনামা ইলিয়্যিনে আছে। আর আগে আপনারা শুনেছেন বদকার লোকদের আমলনামা কোথায় থাকে? সিজ্জিনে, ঠিক না? যারা ভালো লোক তাদের আমল নামা ইলিগিনে। আর ইলিগিন হচ্ছে কিতাবুল আবরার ফি ইলিগিন ফি আআলা আল জান্নাহ, যারা নেককার লোক তাদের আমল নামা ইলিগিনে জান্নাতের সর্বোচ্চ স্থানে তারা হবে, তাদের ঠিকানা হবে ওই জান্নাতের সর্বোচ্চ স্থানে। আল্লাহ পাক এটা লিখে রেখেছেন সাত আকাশ সাত জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে। সবাই জানাতে যেতে চান? একবার হাত তুলবেন, এক হাত না দুই হাত, কারণ দুই হাত কেন তুলে দেন না? তাদের একটু ঘুম আছে, জীবনে ঝুম ঝুমে চলে, ঠিক না? ঠিক كلا إن كتاب الأبرار لفي عليين وما أدراك ما عليون كتاب مرقوم يشهده المقربون. আপনার আমল নামা একটা সর উপরে, এটা দেখেন কি ভালো লোক যদি মারা যায়, ভালো লোক মারা গেলে তার রূহ সাত আকাশ পর্যন্ত চলে যায়, সুবহান আল্লাহ। তারপরে আল্লাহ পাক বলেন আমার বান্দার নাম লিগিনি রেখো, বুঝলেন কথাটা? লিগিনি উভয় জান্নাতীদের লিস্টে তার নাম লিখো। আল্লাহ আকবার, জান্নাতীদের লিস্ট, তাহলে জান্নাতে যেতে পারবেন? হারাম কে মুশকিল জিনিস, হয়তো ওরা কি গুনাহ হয় কিন্তু যাব কাকে, এরকম কিছু মানুষ আছে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। আল্লাহ শিরকের অনুরূপ বা শির এবং তার অনুরূপ গুণা মাফ করবেন না, এই সম পর্যায়ের গুণা মাফ করবেন না, এর চেয়ে কম পর্যায়ের গুণা যাকে চান তাকে মাফ করবেন, সবাই কিন্তু না। এবারে আপনি সলাত মাঝে মধ্যে পড়েন না, অথবা কবিরা গুনাহ করেন প্রকাশ্য অথবা অপ্রকাশ্য গুনাহ, ধোঁয়া পান করেন, ধূমপান করেন, মদ পান করেন, তামাক পান খান, আলহামদুলিল্লাহ গুণ খায়, সব হারামের অন্তর্ভুক্ত। যে জিনিসটি বেশি খেলে নেশা আসে সে জিনিস অল্প খাওয়া হারাম। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, তামাক যদি অল্প বেশি খায় নেশা আসবে কিনা? আবার আমি বলি, অল্পই যদি কেউ খায় যার যার যার অভ্যাস নেই তামাক খাওয়ার, একটু খান আপনি দেখুন, দেখে আপনার মাথা চত্বর আসে আসে কিনা? সিগারেট যদি কেউ খায় কি অবস্থা হবে, একটু বেশি খায় কি অবস্থা হবে, তাহলে মা আজকারা কাসিরুহু ফাকালিল হারাম, ধূমপান হালাল হলো না হারাম হলো? তামাক খাওয়া হালাল হলো না হারাম হলো? জর্দা খাওয়া হালাল হলো না হারাম হলো? হারাম থেকে বাঁচা জরুরি কিনা? মন রাখেন ফ্রেশ, দেখবেন আল্লাহ তৌফিক দিবেন। আপনি বলবেন না আল্লাহ বড় মুশকিল, কিরকম ছাড়ি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নেই যখন রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালি শাইতান, মদ পান করা শয়তানি কার্যক্রম, এরকম আরো কয়েকটি বলে জুয়া শয়তানি কার্যক্রম, শয়তানি কাজ, তীর দিয়ে ভাগ্য নির্ধারণ করা শয়তানি কাজ। অতএব তোমরা এগুলো পরিত্যাগ করো, এগুলো থেকে দূরে থাকো। যখন আয়াতটি নাযিল হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সাথে সাথে সব পরিত্যাগ করলেন, বলে সুবহানাল্লাহ, মটকা ঘরে ঘরে আছে। কারণ আগে তো এটা ইসলামী বিধান তো একসাথে নাযিল হয়েছে, আস্তে আস্তে করে নাযিল হয়েছে, তাই না? দীর্ঘ 23 বছর ওদের লোকজন মত খেত, এই গলত মধ্যে হারাম, এটা এই দিনা এখনো নাজির হয়। যখন নাজির হলো সাথে সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ঘর থেকে মটকার কোরস বের করে একদম গলিতে ফেলে দিয়েছেন, গলি দিয়ে যখন বৃষ্টির পানি যাচ্ছে এরকম হয়ে গেছে মদ। আর আপনি কি বলেন না বললাম এত উৎসব যখন খেয়ে আসছি ধূমপান করে আসছি এখন কিরকম ছাড়ি, এরকম কিছু লোক বলেন? ইমান যদি তাজা হাজার এরকম বলতে হয় নাকি? ইমান তাজা করবেন ইনশাআল্লাহ। হারাম কাজ পরিত্যাগ করার জন্য ইমান তাজা প্রয়োজন রয়েছে, শিরক থেকে বাঁচার জন্য ইমান তাজা করার প্রয়োজন রয়েছে, বেদাত থেকে বাঁচার জন্য ইমান তাজা করার প্রয়োজন রয়েছে, আল্লাহ প্রত্যেকটি বিধান পালন করার জন্য ইমান তাজা করার প্রয়োজন রয়েছে। তাই ইমান তাজা করে দেখবেন সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো লোক হলে আপনি মারা যাওয়ার পরে আপনার বউ সাত আকাশ পর্যন্ত যাবে, সুবহান আল্লাহ। ওখানে বলবেন আমার বান্দার নাম ওখানে লিখো, তার আমল নাম ওখানে লিখো, ওখানে তার লিস্ট নাম লিখো, এর লিখিয়ে নে, তারপরে তাকে দুনিয়াতে নিয়ে আসা হবে, সুবহান। মুসলিম তুমি এরকম হওয়ার চেষ্টা করো, হারাম থেকে দূরে থাকো, হাসি ঠাট্টা করো না, হুজুর বলবে তোমার মারা যাওয়ার পরে হুজুর তোমার সাথে থাকবে, তোমার বাপ থাকবে, তোমার মা থাকবে, তোমার বউ থাকবে, তোমার ছেলে থাকবে, তোমার মেয়ে থাকবে, তোমার টাকা পয়সা থাকবে, তোমার অট্টালিকা থাকবে, তোমার খেত খামার থাকবে, নাবি কি যাবে আমল সুতরাং মিথ্যা অতএব সুতরাং সুতরাং অংশ আর কতদিন পিছনে থাকবে, সুতরাং নিজেকে সুতরাও, নিজের আত্মীয় স্বজনকে সুতরাবার চেষ্টা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ইমানদার বোন তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দাও, আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচাও, আমিন। হে আল্লাহ তুমি আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচাও, আমিন। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে নাজাত, আমিন। ইন্নাল আবরার লাফি নাঈম, এরপরে ইন্নাল আবরার লাফি নাঈম, যারা নেককার তারা শুধু নিয়ামত তালি উপভোগ করবে, কারণ ওরা যাবে কোথায়? নিয়ামত জান্নাত। আর এই যে নিয়ামত, এটা শারীরিক নিয়ামত, মনের নিয়ামত সবের মধ্যে সামিল। দুনিয়াতে অনেক হয়েছে ধন্যবাদ, কিন্তু মন ফ্রেশ না, আছে না চিন্তা, দুশ্চিন্তা, বিভিন্ন সমস্যা, কিন্তু গতিগতি মনে শান্তি নাই, কি বলে একজন আল্লাহ কোটিপতি যখন চায় উড়ে চলে যেতে পারে আমেরিকা, এটা কথা বললাম, যখন মন চায় মক্কায় চলে আসতে পারে, কিন্তু এখন ফ্রেশ নাই আল্লাহ দিকির মাধ্যমে মন শান্তি পায়, ওর ভিতরে আল্লাহ দিকির নাই তো, তাই সব সময় দেখা যায় জোয়ান ছেলে, আমি একটা ছেলে কি দেখতে পাই জোয়ান ছেলে সব সময় চিন্তিত, নিজে খাও বাচ্চাদেরকে খাওয়াবো, যদি বাচ্চাদের বিয়ে করি নি মা কে খাওয়াবো, মা থাকলে মা আলহামদুলিল্লাহ কি পেলাম না বললে শুধু শুধু এ তো চিন্তা, এরকম যদি কি বলবো যারা নিয়মতের মধ্যে থাকবে, বিশেষ করে তো জান্নাতে আর দুনিয়াতেই ভালো, যারা ভালো ভালো করা নিয়মত পেয়ে যায়, ভালো লোক যারা দুনিয়াতে নিয়ম দুনিয়াতেই শান্তি পায় আলহামদুলিল্লাহ। দেখবেন অনেক মুসলিম আছে বাহ্যিক করি কিন্তু মন ধরি, আপনি তাকে দেখলে বুঝবেন মাশাআল্লাহ সে হয়তো বড় কোটিপতি, আসলে কিছুই নেই কিন্তু মন ফ্রেশ, আর আরেকটা কোটিপতি কিন্তু দেখলে মনে হয় করি। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গিনা বিন নাফস, মনের ধনী হচ্ছে বড় ধন, ওই বাংলাদেশের সবাই জানে এটা, মনের ধন বড় ধন বলে না আল গিনা বিন নাফস, আপনারা মনের দিক দিয়ে ধনী হওয়ার চেষ্টা করুন আর মনের দিক দিয়ে ধনী হবেন কি রকম, আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর বিধিবিধান পালন করুন, সালাত করুন, আল্লাহর ইবাদত সম্পাদন করুন, দেখবেন আপনি মনের দিক দিয়ে আপনি ধনী হবেন। কেমন কিছু পাবে তুমি, তোমার মন যা চায় তাই পাবে, এইসব জান্নাতের দৃশ্য দেখলে তোমার চোখ শীতল হবে, ঠিক না, আর সেটা তুমি চিরকাল থাকবে, কখনো বের হবে না। আল্লাহ অন্যত্র বলেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদআউন, জান্নাতে গেলে তোমাদেরকে বলা হবে তোমাদের মন যা চায় তাই মজুদ জান্নাত, তুমি যাই তলব করবে তাই তুমি পেয়ে যাবে, দুটি কথা বলেছে, একটা মন যা চায় তাই মজুদ আর আরেকটা যা তলব নিয়ে আসে আল্লাহ তোর উপস্থিত, সুবহানাল্লাহ, আবার মন যা চায় তাই কি করো তাই করবে, কথা বলছেন মন যা চায় তাই করবে কিন্তু নিয়ম মতো, ওখানে গেলে বুঝবেন আগে তো বুঝবেন না ইনশাআল্লাহ, যদি বিশ্বাস থাকে আল্লাহ আল্লাহ যা বলেছেন জান্নাত সম্পর্কে তাহলে আপনি জান্নাত পাবেন, আর যদি বিশ্বাস না হয় কি বলে রে তাহলে আপনি জান্নাত তো মানলেন নাকি, তাহলে আপনাকে পরিপূর্ণরূপে বিশ্বাস করতে হবে, ইয়াকিন করতে হবে জান্নাত আছে জাহান্নাম আছে, তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোরআন দেখছেন কত প্রমাণ, পরিপূর্ণরূপে বিশ্বাস করতে হবে জান্নাত আছে, আর জান্নাতিরা জান্নাতে গেলে এরকম নিয়ামত উপভোগ করবেন। আল্লাহ পাক উন্নত রূপ বলেন, ফালা তাআলামু নাফসুম মা উফিয়া লাহুম মিন কুরাতি আয়ুন জাযাআন বিমা কানূ ইয়ামালুন। মানুষ জানে না আল্লাহ পাক তার জন্য তার চোখের শীতল চোখের শীতল স্বরূপ কি কি রেখেছেন, লুকিয়ে রেখেছেন, কেউ জানে না। সুবহানাল্লাহ, ওখানে গেলে বুঝবে এটা কেন। জাযাআন বিমা কানূ ইয়ামালুন, তারা যে কাজ করত তার বদলা। সুবহানাল্লাহ, দুনিয়ায় একটু মনকে নিয়ন্ত্রণে রাখো, দেখো এর বদলে তুমি কি পাবে জানি না। আর যদি মন যা চায় তাই করে, ইসলামের গণ্ডির ভিতর থেকে মন যাচাই তা কোন অসুবিধা নেই। কিন্তু আপনার মন চাইলো সিগারেট খাবেন, মন চাইলো মদ খাবেন, হারাম। মন চাইলো তামাক খাবেন, হারাম। এইরকম মন চাইলো অন্য কিছু অশ্লীল কাজ কর্ম করতে করবেন, ইসলামের গণ্ডির ভিতরে থেকে। যেমন আপনার মন চাইছে ভাত খাবেন, আমরা ভাত খাই কিনা, হালাল জিনিস আলহামদুলিল্লাহ, ইসলামের মন্দির ভিতরে। আপনার মন চেয়েছে মিষ্টি খেতেন, খান কিনা। হ্যাঁ, যারা রোগী তাদের কত ভিন্ন, ডায়াবেটিস যাতে ওরা কি খেতে পারবে না, তাও এটা আবার কেতন বিশেষ। এটা আপনার জন্য যদি মনে করেন এই জিনিসটা হালাল, কিন্তু এটা আমার জন্য ক্ষতিকর, এটা আপনার জন্য হারাম। প্রেসার ব্লাড প্রেসার গরুর দুধ খাওয়া যায় না, ঠিক না, তাও হয়তো মাত্রার মাত্রা অতিরিক্ত, যদি মাত্রার ভিতরে হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী হয়তো হতে পারে। আর সাধারণত গরুর দুধ খাওয়া ঠিক না, গরুর দুধ অত এরকম ঠিক না, ঠিক। আচ্ছা, গরুর দুধের হালাল না হারাম, হালাল কোন ভাবে হালাল, কিন্তু কারোর জন্য যদি জিনিসটা ক্ষতিকর হয় সেটা কি করবে না, খাবে না। তো জান্নাতে গেলে ওখানে তো আর ইসলামী বিধান বিধান নেই, তো এটা ইউনিটি ইসলামী বিধান তুমি পেয়ে গেছো, দুনিয়াতে ইসলামী বিধান পালন করেছো, এবারে তুমি জান্নাত পেয়ে গেছো। আল্লাহর পক্ষ থেকে বলা হবে তুমি তোমার মন যা চায় তাই খাও আর তাই করো, বলে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ এমন ভাবে রেখবেন নিয়মতান্ত্রিক চলবে। ওখানে আমরা যেভাবে শ্বাস প্রশ্বাস নেই, শ্বাস প্রশ্বাস জরুরি কিনা, যদি শ্বাস বন্ধ হয়ে যায় এক সেকেন্ডের জন্য, আচ্ছা এক মিনিটের জন্য, এসলাম যদি শ্বাসটা বন্ধ হয়ে যায়, আপনি যদি ধোয়ার মাধ্যমে শ্বাস ছাড়ছেন, ভয় হয় না আল্লাহ এই শ্বাস নিঃশ্বাস নেয়ার জন্য আপনাকে নেয়ার তৌফিক দিয়ে দিল, আপনি একটা হারাম হারাম জিনিসের মাধ্যমে আপনি শ্বাস নিচ্ছেন, এটা তো আরেকটা জিনিস। জান্নাতে গেলে যেভাবে উপস্থিত হয়ে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, শ্বাস প্রশ্বাস নেওয়া আমাদের জন্য যেরকম জরুরি, ওইভাবে জান্নাতে মানুষ শ্বাস নিঃশ্বাস শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো রব্বুল আলামিনের তসবিহ বর্ণনা করতে থাকবে, সুবহানাল্লাহ বলতে হবে না, বলার লাগবে না, আপনি সুবহানাল্লাহ বলুন, লা আলা তু সুবহানাল্লাহ। একজন আরেকজনকে সাদর সম্ভাষণ হবে, কি বলে সালাম হবে, দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা জান্নাতে যেতে চাই তাহলে আল্লাহর নেক বান্দা হওয়ার চেষ্টা করি, إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون على الأرائك أليك يا حدير بوجودة وليك أفراد علينا نجي رفع مستر الشبك أليك أتنا سوسوس جيتو خاط أولا الدنيا سوسوس جيتو خاط وهذا آخرة الجنة تلك وانا بوشي آخرة بوشي আর মাওয়ারা দেখতে লাগবে দৃশ্য, আর এই যে দৃশ্য দেখবে এর মধ্যে থেকে একটা দৃশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিরা, বলেন সুবহানাল্লাহ, যদি আল্লাহকে দেখতে চান তাহলে একটা হওয়ার চেষ্টা করবেন, কয়া কমান করবেন, হারাম থেকে বাঁচতে হবে কিনা, সব হারাম খাবার, হারাম কামাই ইত্যাদি, হারাম কাপড় পরিধান ইত্যাদি সবকিছু থেকে বাঁচতে হবে, তাহলে আপনি নেককার হবেন, আর নেককার হলে আপনার ঠিকানা হবে জান্নাত, আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বানান, আমিন। জান্নাত তো নিশ্চিত করে জান্নাতি যখন জান্নাতে যাবেন একদম লাস্টে তাদের উদ্দেশ্যে রব্বুল আলামিন বলবেন ইয়া আহলুল জান্নাহ খুলুদ লা মউত, আল্লাহর পক্ষ থেকে বলা হবে জান্নাতিগণ খুলুদ, তোমরা চিরকাল জাহান্নামে থাকবে, ওখান থেকে আর বের হবে না, ওখানে মৃত্যুবরণও করবে না, সুবহানাল্লাহ, জান্নাতে গেলে মউত নাই, আর একদম লাস্টে যারা জাহান্নামে থাকবে বলছেন যারা দুর্বল ইমানদার ওদেরকে বের করার পরে আচ্ছা আর কি বলা হবে, ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদান ওয়া আন তাসিহু ফালা তামরাদু আবাদান وان تشبوا فلا تهرموا ابدا, তোমরা চিরকাল নিয়ামত উপভোগ করো, কখনো তোমাদের থেকে নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে না, বলেন সুবহানাল্লাহ, তোমরা সব সময় সুস্থ থাকো, কখনো তোমরা অসুস্থ হবে না, জান্নাতে গেলে নবী ডায়াবেটিস প্রেশার নাই, প্রেশার নাই, শ্বাসকষ্ট নাই, কাশি নাই, সর্দি নাই, জ্বর নাই, করোনা নাই, কিছুই নাই, বুঝতে পারছেন, যা খাবেন তার শরীর হজম হবে, হজমের বিরোধী কিছুই নাই, গ্যাস্ট্রিক প্রবলেম না, এখানে যদি আমি জিজ্ঞেস করি বেশিরভাগ রোগী বলবে গ্যাস্ট্রিক প্রবলেম, এর মধ্যে একদম কি না পড়া বেশিরভাগ, অনেক সময় দেখা যায় আমার কাজ করে ভালো হাত হাট তবু বলে আমার গ্যাস্ট্রিক প্রবলেম, গ্যাস্ট্রিক প্রবলেম উস্তাদ, গ্যাস্ট্রিক প্রবলেম জি আর সবাই বয়াজারে একটু বেশি হতে তো হয় যেসব বিধি বিধানগুলো পালন করুন, অনেক লোকে পেশাব করে ধারণা চলে আসে, পরে বলে না এটা ইয়ে তো শত্রু জানেন তো নমাজে বলে কাপড় পাকনা তো নয়া পড়তে পারবো না, কে ভালো লাগে কাপড় পাকনা, তুমি আগে ভাগেই বন্ধ করে দিয়েছো, তার মানে তোমার টার্গেট হচ্ছে নয়া পড়বো না, তাহলে ধারণা চলেছে বলে কাপড় পাকনা তো নয়া কিরকম পড়ি আল্লাহ আহলে না, যারা মুসলমান সবসময় পবিত্র থাকার চেষ্টা করে, আবার সাধারণ যে উযু, উযুর প্রয়োজন হয় না, গোসল তো সবসময় গোসল হয় না, তো তুমি আগে আগে কাপড় নষ্ট করে দেবে যেন বসিয়ে না যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইহাফু আলা আল-উযু ইল্লা মুমিন, মুমিন ব্যক্তি নিয়মিত উযু থাকার উযু রাখার চেষ্টা করে, যেন জরুরি না, অনেক মুসলমান খুব ভালো হয় এখনো আছে কিছু কিছু উযু নষ্ট নিয়ে উযু করার চেষ্টা করে, আমরা জানেন বিলাল রাদিয়াল্লাহু আনহু তার গুণ কি ছিল? আল্লাহ নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিলাল আমি তোমাকে তো দেখলাম জান্নাতে, আমার আগে আগে চলছো, তোমার জুতার আওয়াজ আমি শুনতে পাচ্ছি না, ব্যাপারটি হলো তো কি কারণে আমি তোমাকে এরকম দেখলাম? তোমার কাছে যে আমার সবচেয়ে বেশি প্রিয় এই আমলটি বলতো? বিলাল বললেন ইয়া রাসূলুল্লাহ, যখনই আমার উযু নষ্ট হয় তখনই আমি উযু করি আর দুই রাকাত সালাত পড়ি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? হ্যাঁ, আমি যা মনে করি এরই কারণে আমি তোমাকে দেখতে পেয়েছি, আমার আগে আগে জান্নাতে চলছো। তাহলে কেউ যদি এরকম করতে পারে সবসময় আলহামদুলিল্লাহ, কিন্তু উযু সবসময় থাকা সম্ভব না। যে চেষ্টা উযু সময় আবার পরে হাত আলহামদুলিল্লাহ তার সম্পর্ক বিলাল রাদিয়াল্লাহু আনহু সাথে মাশাআল্লাহ, কিন্তু তুমি কাপড় উযু রাখবে কি? বাই চান্স পেশাব লেগে গেলে কাপড় ধুতে বলবে, কিন্তু বাবা ধরবে না, কাপড় না পাকতো কে, না কাপড় না পাকতো কে, না পাকতো মানে না পাকতো। আল্লাহ তোমাদের তৌফিক দাও। আচ্ছা, জান্নাতে গেলে অসুস্থ হওয়ার কিছুই নাই, সব সময় সুস্থ আর সুস্থ, গ্যাস ব্যাস প্রবলেম নেই, হ্যাঁ পেশা পায়খানো নাই, তার পেশা পায়খানা নেই তো খাবার কম যাবে কিরকম, যে কোনো একটা মুক্তি দিকে আবার ওইটা আবার মিষ্টি আমর খুশবু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর ঢেকুর আসলে বর্তমানে যে ঢেকুর অন্য দুর্গন্ধ আছে কিনা, কিন্তু ওহারে যে ঢেকুর ওটা পেশা পায়খানার মজুর নেই, আলাদা তো আবার সুগন্ধি হয়ে যাবে। সুবহান বিশ্বাস আছে নবীর ফরমান শুনো আল্লাহর কালাম, যদি বিশ্বাস না থাকে তুমি মুসলমান না, তুমি জান্নাতে কখনো যাবে না, বিশ্বাস করতে হবে পরিপূর্ণ রূপে। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতি বানাও, আমিন। জাহান্নাম থেকে নাজাত দাও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে দেখেন আলাল আরাইক ইয়ানজুরুন, ওরা সুন্দর সুন্দর সুসজ্জিত আসনে বসে তারা তাকাবে, দৃশ্য দেখবে, নাযা মানযা, সুন্দর সুন্দর দৃশ্য। আর এই দৃশ্যের মধ্যে কোন কোন আলেম বলেন এটা তো শুধু জান্নাতের সেই দৃশ্য দেখবে না, মাঝে মধ্যে তো তারা আল্লাহকে দেখবে, সুবহানাল্লাহ, সরাসরি জান্নাতে আল্লাহকে দেখবে, সুবহানাল্লাহ, আল্লাহ কত নিয়ামত। ভালো একটা যদি দৃশ্য দেখেন এখানে একটা সুন্দর বাগান, মন চায় শুধু দিকে তাকাবে হয় কিনা, আমরা যদি জান্নাতে যান তাহলে কি অবস্থা হয়? দুনিয়াতে যদি মানুষ একটু ভালো হয়, সাধারণত স্বাস্থ্য ভালো, ইয়ে ভালো, চেহারা দেখে যায় সুশীল সুন্দর, অনেক সময় আমরা দেখতে পারি মানুষ সুস্থ, মাশাআল্লাহ কয়েক ঠিক না, মাশাআল্লাহ আজকে কথা খুব ভালো দেখা যেতে পারে, মাশাআল্লাহ চেহারা দেখে বুঝে যায়, অনেক সময় যেমন না আজকে মলিন লাগছে, পুরো ঠাকুর অসুবিধা নেই না, একটা কিছু আছে হয়তো খাওয়া হয় না ঠিক না? আপনি আমার কাছে আসলেন, আমি আপনার সাথে কথা বলবো, আমি আমাকে দেখে মনটা খারাপ করে নিল, এরকম করে অনেক সময় আছে মানুষের শারীরিক অবস্থা, অথবা মানসিক অবস্থার কারণে হয়তো আপনার সাথে কোথাও বলতে পারছে না, এরকম হয় তো আপনি বলতে পারো না, থাকবেন যে কোনো খাবার খাবেন, যত মন চায় তত খাবেন, কিন্তু মাথা ব্যথা হবে না, মাথা ব্যথা নাই, হ্যাঁ দুনিয়াতে মাথা ব্যথা, আল্লাহ মুশকিল, বেশি খেলেও মুশকিল, কম খেলেও মুশকিল, একটু ব্যতিক্রম হলে রান্না একটু বেশি হলে তবু মুশকিল হয়ে যায় অনেক সময়, কিন্তু জান্নাতে গেলে না দিয়ে মুশকিল। তাদেরকে প্রতিযোগিতা করা উচিত, অর্থাৎ তোমাকে আগ্রহ করা উচিত এগুলি পাওয়ার জন্য। অমুক তো একটা বিল্ডিং বানালো, আমি এখন কিছু করতে পারলাম না, যে অবস্থায় তোমাকে আল্লাহ রেখেছেন এই 20 বছর ভালো অবস্থায় আছো, লোকজনকে খাইয়েছ, নিজে খাচ্ছ, বাচ্চাদেরকে খাওয়াচ্ছ, গরিব মিসকিনকে সহযোগিতা করতে পারছো, বল আলহামদুলিল্লাহ, আফসোস নাই, মুসলমানের কোন কাজে আফসোস নাই, বল আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভালো কাজ করেছে সওয়াব, নিজে খেয়েছো হালাল কামাই সওয়াব, বাচ্চাদেরকে খাইয়েছো সওয়াব, বন্ধুদেরকে খাইয়েছো সওয়াব, গরিব মিসকিনকে খাইয়েছো সওয়াব, মুসলমান হলো প্রত্যেকটা জিনিস হলো, তো তুমি আফসোস করবে না? তোমরা যদি আল্লাহ নিয়ামত গুনতে চাও তাহলে রব্বুল আলামিনের দেয়া নিয়ামত তোমরা গুনে শেষ করতে পারবে না, কত নিয়ামত তোমরা উপভোগ করছো, সুবহানাল্লাহ। তাই যত আমরা আল্লাহ নিয়ামত পেয়ে তার শুকরিয়া আদায় করবো, আমরা আশা রাখতে পারি এর বদলে রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতেও নিয়ামত দান করবে। ইসকাউনা মির রহীমিন মাকুম খিতামুহু মিসক ওয়া ফী যালিকা ফালিয়াতানাফাসুল মুতানাফিসুন। আচ্ছা, এই যে সওয়াব আপনি পাবেন এর মিশ্রণ হবে কিসের? তাসনীফ, তাসনীফ হচ্ছে একটি ঝর্ণা, আর এই ঝর্ণার বলছেন এই চশমা বা ঝর্ণা সবার উপরে থাকবে, অর্থগত দিক দিয়ে তার ইজ্জত বেশি, আর স্থানের দিক দিয়েও সে সবার উপরে, কারণ لان انهار الجنه تفجر من الفردوس او تتفجر من الفردوس جنته নদীগুলি কুত্তিকে প্রবাহিত হবে জান্নাতুল ফিরদৌস থেকে, আর জান্নাতুল ফিরদৌস هو اعلى الجنه জান্নাতের সবার উপরে যে জান্নাত তা হচ্ছে কোনটা? জান্নাত। ওখান থেকে অন্য সব জান্নাতে খাওয়া দাওয়া সব কিছু জান্নাতের সর্বোচ্চ যে জান্নাতটা হচ্ছে কি জান্নাতুল ফিরদৌস, আর প্রমাণিত আছে। তো যদি আপনি যদি ভালো লোক হন, মুকাররব হন, বলছেন আই নাই এ সব বিহাল মুকাররব, এই এই ঝর্ণা থেকে তারাই পান করবে যারা হবে মুকাররব, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা, যারা আল্লাহর বিধিবিধান পালন করে চলেছেন। আপনি যত বেশি নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত পালন করবেন, এমনি শুধু ফরজ না, ফরজ তো পালন করেন, এর সাথে সুন্নাহ, এর সাথে হ্যাঁ নবাবের ইত্যাদি কত আপনি বুঝবেন আল্লাহর নৈকট্য লাভ করতে থাকবেন। এজন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলে হাদিসে কুদসি বান্দা ফরজ ইবাদতের মাধ্যমে যতটুকু আমার নৈকট্য লাভ করতে থাকে বা করতে পারে অন্য কোন ইবাদতের মাধ্যমে ততটুকু নৈকট্য লাভ করতে পারে না। এরপর বলছেন বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকে তো আসুন জিনিসগুলো ফরজ তারপরে নফল আমাদেরকে মাফ করো, আমাদের মাওয়াদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ, আল্লাহ মজলুম মুসলমানদেরকে উদ্ধার করো, জালিমদেরকে হেদায়েত দানের পাও, আল্লাহ দুনিয়ার মুসলমানদের উপর রহম কর, আমাদের উপর রহম কর, আমাদেরকে মাফ কর, আমাদের মাওলাদেরকে মাফ কর, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে জিন্দা মন্দা সকলকে মাফ কর, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নিজাত দাও, কবর আযাব থেকে নিজাত দাও, জান্নাতুল ফিরদৌস থেকে অন্তর্ভুক্ত দাও, আল্লাহ আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তানদেরকে নেক বানাও, আল্লাহ তুমি আমাদের এই বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, সংস্কৃতি বাড়িয়ে দাও, আল্লাহ আমাদেরকে তুমি শিফা দাও, আল্লাহ আমাদের শিবকে শিফা দাও, আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ রয়েছে আল্লাহ আমি তাদেরকে শিফা দাও, আল্লাহুম্মা লা তাজআলনা যানবা ইল্লা গফরতাহ ওয়ালা হামমা ইল্লা ফাররাজতাহ ওয়ালা কারবা ইল্লা নাফাসতাহ ওয়ালা দুররা ইল্লা কাশাফতাহ ওয়ালা দাইনা ইল্লা কাদাইতাহ ওয়ালা মারীযান ইল্লা শাফাইতাহ ওয়ালা মুবতালান ইল্লা আফাইতাহ ولا حاجه هي لك ايضا الا قضيتها ويسرتها يا ارحم الراحمين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين جزاكم الله خيرا.